نسبيك مرتد شبدا أنصار الإسلام أشتي نسبيك مرتد شبدا أنصار الإسلام أشتي القايدة رهوباني بانلر ترون رجاكتي القايدة رهوباني بانلر ترون رجاكتي তাগুতের মসনদ গড়িয়ে দিতে জিহাদ প্রেমীরা যাচ্ছে আনসার আল ইসলাম আসছে আনসার আল ইসলাম আসছে আনসার আল ইসলাম আসছে বাংলার তরুণরা যাচ্ছে বসে থাকা রাজের এক সময় শামিল হও তুমি এই কাফেলায় বসে থাকা রাজের এক সময় শামিল হও তুমি এই কাফেলায় উম্মার ঐক্যের আহ্বানী আনসার আল ইসলাম ডাকছে উম্মার ঐক্যের আহ্বানী আনসার আল ইসলাম ডাকছে আনসার আল ইসলাম আসছে আনসার আল ইসলাম ডাকছে আনসার আল ইসলাম আসছে আনসার আল ইসলাম ডাকছে দেশ ভরে গিয়েছিল নাস্তিকতায় সমাধান পাওয়া গেল সুন্নায় দেশ ভরে গিয়েছিল নাস্তিকতায় সমাধান পাওয়া গেল সুন্নায় ধারালো চাপাতির ঝংকারে রাসূলের দুশমন কাঁপছে ধারালো চাপাতির ঝংকারে রাসূলের দুশমন কাঁপছে আসিম ওমরের আহ্বানে বাংলার তরুণরা যাচ্ছে আনসার আল ইসলাম আসছে আনসার আল ইসলাম ডাকছে আনসার আল ইসলাম আসছে আনসার আল ইসলাম ডাকছে নাস্তিক মুরতাদ সাবধান আনসার আল ইসলাম আসছে নাস্তিক মুরতাদ সাবধান আনসার আল ইসলাম আসছে আল কায়দা রাহবানে বাংলার তরুণরা যাচ্ছে আল কায়দা রাহবানে বাংলার তরুণরা যাচ্ছে।